الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষের যে স্বভাবগুলি আল্লাহ প্রদত্ত তার মধ্যে সৎ স্বভাবও যেমন আছে বদ স্বভাবও তেমনি আছে। এই দুটির একত্রে দেওয়ার উদ্দেশ্য হল মানুষকে পরীক্ষা করা। হোমিওপ্যাথিক ডাক্তার সাহেবদের আলমারিতে দেখবেন উপরে থাকে কোনার দিকে কয়েকটা ওষুধ থাকে, তার নাম হলো পয়জন, বিষ। ডাক্তার সাহেবরা ওই ওষুধ কিন্তু প্রয়োগ করেন না, কিন্তু ওটা হলো একেবারে নিদানের ওষুধ। নিদানের বড়ি বলি না আমরা, হ্যাঁ ছোটবেলা কবিরাজরা নিদানের বড়ি দিত, এখন তো কবিরাজ নাই, এখন সব হয়ে গেছে, সব ডিগ্রিওয়ালা কবিরাজ সব। প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন দেন না, ওই প্রয়োজন প্রতিরোধ করার জন্য রাখা হয়। ল্যাকেসিস কেউটের সাপের বিষ দিয়ে তৈরি করা, কেউটের সাপ কামড়ালে মানুষ মারা যায় কিন্তু সেই বিষ খাওয়ালে মানুষ বেঁচে যায়। কারণ যদি আপনাকে কেউটির সাপে কামড়ায় আর যদি আপনাকে ল্যাকেসিস ওষুধ দেওয়া হয়, আপনি জানলেন বোধহয় হোমিওপ্যাথি ওষুধ খেলাম, আসলে কিন্তু আপনি বিষ খেলেন, অর্থাৎ বিষ দিয়ে বিষ মারা হয়, তো বিষেরও একটা উপকারিতা আছে। তো আল্লাহ পাক মানুষের মধ্যে কিছু বদগুণ সৃষ্টি করে দিয়েছেন, দোষ গুণ দুটি দিয়ে দিয়েছেন মানুষের মধ্যে, যেমন দয়া, মহানুভবতা, আতিথেয়তা, উদারতা ইত্যাদি সদ্গুণাবলী আছে। ঠিক তেমনি তার মধ্যে অহংকার, লোভ, হিংসা ইত্যাদি অসৎ গুণাবলীও আছে। প্রত্যেকটা যথাযথভাবে যথাস্থানে প্রয়োগ করতে পারাটাই হচ্ছে একজন সত্যিকারের মানুষের প্রমাণ। যে মানুষ এইগুলোকে যথাযথভাবে যথাস্থানে প্রয়োগ করতে পারেন তিনি হচ্ছেন পূর্ণাঙ্গ মানুষ বা ইনসানে কামেল। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী বলেন তারা মারাত্মক একটা ভুল করেন যে আমার রসুল মাঝে মধ্যে এত রাগ করতেন যে চেহারাটা লাল হয়ে যেত। আসেন হাদিসে, প্রায় সব হাদিসেই পাবেন এহমাররাত ওয়াজহাহ, তিনি যখন জুমার খুতবা দিতেন এহমাররাত আইনাহ, দুই চোখ লাল হয়ে যেত। বলা হচ্ছে যেন উনি কমান্ডিং অথরিটি সেনা পরিচালনা করছেন। হাদিসে এগুলো ভাষা এসেছে, এমন রাগ করতেন। কিন্তু রাগ দমন করার ক্ষমতা তার মধ্যে ছিল। যে নূরের মানুষ হলে তো রাগই হবে না, তাই না? নূরের আবার রাগ কিসের? নূর তো নূরই, আর রাগ তো আগুন। মানুষ ছিলেন, মানুষের যাগুলো থাকা প্রয়োজন সবকিছুই তার মধ্যে ছিল, কিন্তু এগুলো যথাযথভাবে প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, যেটা থেকে আমরা অনেকাংশে বঞ্চিত। অথচ এগুলি যথাযথভাবে প্রয়োগ না করলে সমাজের শৃঙ্খলা থাকবে না। কারণ আল্লাহ পাক বলছেন তিলকা দারুল আখরাত লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদ ওয়া লা ফাসাদা। আখরাতের গৃহ তাদের জন্য নির্দিষ্ট যারা এই পৃথিবীতে বড়ত্ব এবং অহংকার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে না তাদের জন্য। তা আখরাতে যদি আমাকে যেতে হয়, নাজাত পেতে হয়, জান্নাতে যেতে হয়, অবশ্যই এই দোষগুলোকে আমাকে যে কোনো মূল্যে দমন করতে হবে, না করতে পারলে আমি ইহকালেও ব্যর্থ পরকালেও বঞ্চিত হব। সে কারণেই জাহান্নামে এবং জান্নাতের যে বিবরণ আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে দিচ্ছেন সেখানে মৌলিকভাবে জাহান্নামেদের যে ত্রুটিটা বয়ান করা হয়েছে সে মোতাকাব্বির, তারা অহংকারী। জাহান্নামে যারা যায় তার তো মেলা দোষ থাকে, দোষের তো শেষ নাই, কিন্তু ফাবিয়েসা মাসবাল মোতাকাব্বিরিন বলা হচ্ছে। কতদিনে নিকৃষ্ট ঠিকানা হল অহংকারীদের জন্য। অহংকারীদের অহংকারী ছাড়া কি আর কোনো দোষ নাই? বহু দোষ আছে, কিন্তু সকল দোষের উৎস হচ্ছে কিবরিয়া, অহংকার। সেই কারণেই এটাকে আল্লাহ পাক খাস করে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যেদিন কাফেরদেরকে জাহান্নামে হাকি নিয়ে যাওয়া হবে হাত্তা ইযা জাউহা, অবশেষে যখন তারা জাহান্নামের কিরানে এসে যাবে ফতেহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দারওয়ান তাদেরকে বলবে আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কি নবী রসুল আসেননি? তোমাদেরকে এই কঠিন দিবস সম্পর্কে তার আগেই সতর্ক করেননি? বলু বালা, হ্যাঁ করেছিলেন। কোরআন হাদিস আমরা পড়েছি, আলেম ওলামারা আমাদেরকে শুনিয়েছেন, সবই ঠিক আছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপরে আল্লাহর বিধান কার্যকরী হয়ে গেছে। কিলাদ খুলু আবুয়াবা জাহান্নাম খালিদিন ফিহা, তখন তাদের বলা হবে ঠিক আছে তাহলে প্রবেশ করো জাহান্নামের দরজা সমূহের মধ্যে, খালিদিন ফিহা, এবং সেখানে চিরদিনের জন্য থাকো। ফাবিসা মাসবাল মুতাকাব্বিরিন, কতই না নিকৃষ্ট ঠিকানা হলো অহংকারীদের জন্য। এখানে কিন্তু কাফেরিন বলা হচ্ছে না, খেয়াল করবেন, আগে বলা হয়েছে কাফের, কিন্তু এবার কি বলা হচ্ছে অহংকারীদের জন্য কত নিকৃষ্ট ঠিকানা। অর্থাৎ মানুষ যে কুফরি করে ওটা কিন্তু অহংকারের কারণেই করে, বিনয়ী মানুষ কখনই কাফের হয় না, সে কুফরি করে না। তো কুফরের মূল উৎস গিয়ে দাঁড়াচ্ছে কিবর। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন কিবর, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির অন্তরে সরষে দানা পরিমাণ অহংকার আছে। একজন লোক বললে হে আল্লাহ রসুল, আমরা যখন ভালো কাপড় পরে আসি, ভালো জুতা পরি, তো ভিতরে তো একটু অহংকার অহংকার সৃষ্টি হয়, এতে কি জাহান্নামে যাবো নাকি? এটা তো হয় সবার মধ্যে, এটা হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার জবাবটা দিলেন, দেখো ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তাই ভালো জামা কাপড় পরাটা আল্লাহ ধরবে না। পরে একদিন তিনি একজনকে এমন ধমক দিছিলেন, তার এত মালমত্তা আছে, দুম্বা আছে, উট আছে, সবই আছে, ওই এসছে একেবারে ছেঁড়া ছুড়ে জামা গায়ে দিয়ে আল্লাহ নবীর সামনে এসছে। আল্লাহ নবীর অবস্থা জানতে, এই বেটা তোমার কিছু নাই? তাহলে হ্যাঁ আছে। কি কি আছে বলো তো? সব বলল। এই ময়লা খাবার তো এসছে কেন? বলে হে আল্লাহ রসুল, আমি বিনয়ী হয়ে থাকতে চাই সবসময়। বেটা বধ, এটা তোমার বিনয় নাকি? ফলে ইউরে আসরা নাম নেয়ামতহি, আল্লাহ পাক নিজে সুন্দর, তিনি চান তার বান্দার উপরে তার নিয়ামতের কিছু নিদর্শন থাক। আল্লাহ যে তোমাকে এত দিয়েছে, তার নিদর্শনটা তোমার দেহে নাই কেন? এদের কি বুঝা যায়, ভালো কাপড় পরাটা অহংকারের লক্ষণ নয়, বরং ভালো কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার লক্ষণ। কারণ ইন্নাল্লাহ জামিল, আল্লাহ নিজে সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্য পছন্দ করেন। সঙ্গে একটু বলে দিই, সব জায়গায় একসাথে লেখা দেখতে হবে বিভিন্ন অফিসে আদালতে, আর নাজাফাত মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বলা থাকে না সব জায়গায়, বেরাকাটে থাকে হাদিস, আসলে এটা হাদিস নয়, এটা আমাদের একটা চালু কথা। কথাটা সঠিক, মর্ম সঠিক, কিন্তু এর শব্দটা হাদিসের নয়। হাদিস যেটা সত্য সেটা বললাম, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তার আপনি যদি একটু বাড়িয়ে একটু বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ওটা আল্লাহ নবীর কথা হবে না, ওটা আপনার কথা হবে, সমস্যা নেই। বাড়া বেড়ে চলছে বেশি তো দেশে হাদিস না, কত কিছু চলছে সমাজের হিসাব নিকাশ নাই। যাই হোক, অহংকার এই রোগটা আসমান থেকে প্রথম শুরু হয়েছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা সবাই আদমকে সিজদা করো, সম্মানের সিজদা, এটা ইবাদত নয়, আদমকে প্রভু বলে সিজদা করা হয়নি। فَسَجَدُوا সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, কারণ আবা সে অহংকার করল, অস্তাকবারা, অহংকারে স্ফীত হয়ে গেল। কানা মিনাল কাফেরিন, সে ছিল অস্বীকারীদের অন্যতম। আল্লাহ তো হতবাক, কি ব্যাপার, মা মানা আঁকা আল্লাহ তাসজুদা আমার তো কা, কি ব্যাপার ইবলিস, তুমি তো ফেরেশতাদের সর্দার, তুমি এত, তুমি হলে জিন জাতির লোক, অথচ তোমার ইবাদতের কারণে তুমি আজকে ফেরেশতাদের উপরে উঠে চলে গেছো, আর আমি একটা নির্দেশ দিলাম ফেরেশতারা সবাই মানলো, তুমি মানলে না কেন? মা মানা আঁকা আল্লাহ তাসজুদ আমার তো কা, যখন তোমাকে সিজদা করার নির্দেশ দিলাম তখন তুমি কেন সিজদা করলে না? বল, ইবলিসের জবাবটা শোনেন, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আদমের চাইতে উত্তম, আপনি তাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি নিচে থাকে, আগুন উপরে থাকে, আমি কেন তার কাছে মাথা নিচু করব? লজিক, যুক্তি। মাঝে মধ্যে আপনাদের একটু জেল খাটা ভালো, তাহলে ঘন ঘন ওই উকিলদের কারবারটা দেখতে পাবেন। দুই উকিলে যখন তর্ক করে মনে হয় দুটোই ফেরেশতা, কেউ জীবনেরা হারবে না, এতই যে যুক্তি আল্লাহ পাক ওদের মাথাতে বের করে দেয়। আমি থয় শুনি খালি, কোথার থেকে বের করে, দেখা যাচ্ছে মক্কেল তার ধারে গাছাও নেই, কিন্তু উকিল মাশাআল্লাহ মরা মানুষকে জিন্দা করে দিচ্ছে, জিন্দাকে মেরে দিচ্ছে, তর্কের চোটে। এই সমস্ত যুক্তির আর তর্কের উৎস হলো ইবলিস, সে আল্লাহর সামনে তর্ক করছে, আল্লাহ আপনার আক্কেলটা কেমন, আমি হলাম আগুন দিয়ে তৈরি উপরে থাকবো, আর আমি কিনা মাটির কাছে সিজদা করবো, এটি আল্লাহর পক্ষে মানা নির্দেশটাই তো আল্লাহর ভুল হয়েছে, ঠিক না? এটা বলা যাবে? নওয়াজ যুক্তি দিয়ে দিল, আল্লাহ তখন কি বললেন, তাআলা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন নাতাকাব্বারা ফিহা, তুমি বেরিয়ে যাওয়া জান্নাত থেকে, কারণ এটা অহংকার করার স্থান নয়। ফামা ইয়াকুনু লাকা আন নাতাকাব্বারা তাতাকাব্বারা ফিহা, এটা অহংকার করার জায়গা না। দেখছেন, খেয়াল করেছেন ওই যে বাবিসা মাসওয়াল মুতাকাব্বির, ওখানে বলা হয়েছে কাফেরদের মূল কুফরির কারণ হচ্ছে কিবির, অহংকার। ঠিক এখানেও ঠিক একই কথা বলা হচ্ছে, জান্নাত কখনো অহংকারীদের জায়গা নয়। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যাও। দুবার আগে বলেন নেমে যাও, এবার বলেন বেরিয়ে যাও। খেয়াল করেছেন কি, আদমের সানে কিন্তু আল্লাহ পাক কোথাও ফখরুজ বলেন নাই, কুলনা হবে তু মিনহা জামিয়ান, তুমি নেমে যাও তোমরা জান্নাত থেকে। আদমের প্রতি আল্লাহ পাকের স্নেহ কত বেশি, আমার এই আদম আজকে নেমে যাচ্ছে বটে, আবার দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করে পুনরায় জান্নাতে ফিরে আসবে। তো যদি আমাকে ফখরুজ বলি, জীবনে ফিরে আসতে পারবে না। চিন্তা করে দেখেছেন ভাষা কত চমৎকার। ইবলিস যতই সালাত সিয়াম পালন করে দুনিয়া আসে, ও আর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তো ওর জন্য বলা হয়েছে ফখরুজ, বেরো। আর মানুষের জন্য বলা আছে কুলনা হবে তুমি হ্যা জামিয়ান, বেরিয়ে যাও, নেমে যাও। নেমে যাওয়ার বেরিয়ে যাওয়া কি ভাষা এক? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমার কাছে আমার হেদায়ত পৌঁছবে, ফামান তাবিআ হুদাইয়া, যে ব্যক্তি আমার সে হেদায়তের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হে আদম দুঃখ করো না, চিন্তা করো না, যদি তুমি আমার হেদায়ত অনুসরণ করো তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই। এই কথাটা কিন্তু আল্লাহ পাক ইবলিসকে বললেন না, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে বিচারিত শয়তান থেকে রক্ষা করুন। এজন্য কবি বলেছেন, লাউ কানা লিল ইলমি শারাফুন মিন দুনি তুকা লাকানা আশরাফা খালকিল্লাহি ইবলিস। তাকওয়া ব্যতীত শুধু ইলম যদি মানুষের মর্যাদার মানদণ্ড হইত, তাহলে সৃষ্টির সেরা হইত ইবলিস নিজে, কারণ তার ইলমের অভাব ছিল না। যে ইলমের কারণে সে ফেরেশতাদের উপরে চলে গেছিল, কিন্তু তার মধ্যে তাকওয়া ছিল না, আল্লাহ ভীতি ছিল না। আল্লাহ ভীতি হলে আল্লাহর সঙ্গে তর্ক করে? ইমানের লক্ষণ কি? যখনই আপনার সামনে কোরআন আয়াত পেশ করা হবে, মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারপর কি, যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের লক্ষণ হচ্ছে যখনই তার সামনে কোরআন পাঠ করা হবে, ভিতরটা চমকে উঠবে, ওয়াজিলাত মানে কেঁপে উঠবে, ভয় আটকে উঠবে। ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুম ঈমানা, ঈমান আরো বৃদ্ধি পাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তার পালনকর্তার উপরে সে তাওয়াক্কুল করবে। এটি হচ্ছে ঈমানদারের লক্ষণ। সূরে আনফাল পড়ে দেখুন। আর যারা অবাধ্য তাদের লক্ষণ হচ্ছে কোরআন শুনলে, হাদিস শুনলে সে বলে আরে ওরা কোরআন হচ্ছে আমু জানি জানি, হাদিস টাদিস বলেন না আমার সামনে। এই ধরনের বহু কথা উনি পাবেন, এগুলো জাহান্নামীদের বাহ্যিক নিদর্শন। কোরআন হাদিস পাওয়ার পরে যারা মাথা উঁচু করে তাদেরকে আর কি বলা যাবে? আসুন, কিবের অর্থ কি? এজাবুন বিন নাফস বা এজাবুন নাফস, আত্ম অহংকার, আত্ম গর্ব। এর ব্যাখ্যাটা আল্লাহ রাসূলের কাছে শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس رواه مسلم। কিবির হচ্ছে সত্য জানার পরেও তা প্রত্যাখ্যান করা, আর মানুষকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করা, ভাবখানে এই যে আমার চেয়ে কেউ কিছুই জানে না, এই অহংকার, এটা হচ্ছে কিবিরের ব্যাখ্যা। এটা মানুষের দেওয়া, আমাদের দেওয়া ব্যাখ্যা নয়, কোন বিদ্বানের ব্যাখ্যা নয়, সরাসরি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ব্যাখ্যা। অর্থাৎ এই ব্যাখ্যায় কোন রকম মাথা ঢুকানোর সুযোগ নাই। বাতরুল হক, হক এসে গেছে আপনার সামনে, উনি অস্বীকার করলেন, গমতুন্নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। একটা ছোট্ট মানুষের কাছেও অনেক সময় জ্ঞান পাওয়া যায়। বড় বিদ্বানরা ছোট ছোট মানুষের কাছ থেকে জ্ঞান হাসিল করেছেন, যেগুলো আমরা বহু ঘটনা এখানে বলা যেতে পারে। কারণ মানুষের ব্রেনে সবসময় সব কথা আসে না, মানুষ ভুলে যায়। তো জ্ঞানীরাও ভোলে, সাধারণ মানুষেরও ভোলে। যারা আরবি ছাত্র আছে এখানে, যারা আরবি শিক্ষক আছেন, তারা ঘটনা শুনে রাখেন। ইলমি কেরাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন দুজন, ইমাম কিসাই আর ইমাম ইয়াজিজি বলা হচ্ছে, কিন্তু নামটা ঠিক ওইটা নয়। এই দুজন শ্রেষ্ঠ উস্তাদ দুই জায়গার মানুষ, কিসাই কুফার মানুষ, ইয়াজিজি বসরার মানুষ। খলিফা হারুন ও রশিদ তার দুই ছেলে আমিন ও মামুনের জন্য দুজন শ্রেষ্ঠ ওস্তাদকে গৃহশিক্ষক নিয়োগ করলেন। এবার খলিফার দরবারে একদিন মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, ইমাম কিসাই সালাতে ইমামতি করছেন, সুরায়ে কাফিরুন পাঠ করতে গিয়ে ভুলে গেছেন, কুলিয়া কাফিরুন, তারপর আর মনে নেই। সালাম ফিরুনের পরেই পিছন থেকে ওনার প্রতিদ্বন্দ্বী ইমাম বলছে, কেসাই আজকে সুরে কাফিরুন ভুলে গেল? কেসাই লজ্জা পেয়ে গেলেন। আসলে ঠিকই তো, পরে বেশ কিছুদিন পরে কোন সুযোগে ইনি ইমামতি করলেন, কেসাই ছাড়া যিনি ইয়াজিজি তিনি ইমামতি করলেন। এবার উনি আগের দিন যেনাকে একটু ঠাট্টা করেছিলেন, উনি ইমামতি করতে গিয়ে সুরে ফাতিহাই ভুলে গেছে। কথা হচ্ছে এখন সালাম ফিরিয়ে ফিরিয়ে বলছে যে, তখন খলিফা বলছে, দেখো এমন কথা বলো না যা নিজের গায়ের উপরে চেপে আস, কারণ ভুল যেমন ওনারও হতে পারে ভুল তেমনি তোমারও হতে পারে। তো ভুল যখন মানুষের হয় তো ছোট মানুষের কাছ থেকেও দিন শেখা যায়। খলিফা মামুন জবরদস্ত খলিফা বসে আছেন, বাইরে বেরিয়েছেন, আমাদের যেমন নেতারা বেরোলে আগে পিছিয়ে গাড়ি ঘোড়াতে হিসাব নিকাশ থাকে না, কোন মানুষ কাছে যাবে, কিসের গণতন্ত্র? কোন মানুষ প্রধানমন্ত্রীর ধারা দিয়ে কথা বলে সাহস করা আছে আপনাদের? মাথা তিনটা লাগবে, একটা হবে না। খলিফা মামুনের ভয়ে সারা দুনিয়া কাঁপে, রাস্তায় বেরোচ্ছে, রাস্তাটা কৃষক এসে বলছে, এই মামুন তুমি কি সুরায় মুতাফিফিন পড়ো না? চমকে গেছে, কি বলে? হ্যাঁ, ওয়াইলুল মুতাফিফিন, হ্যাঁ পড়ো তো, ভালো সুরে তো তুমি জানোই, তা তুমি বাজার ঘাটে এত জিনিসপত্র দাম বেশি কেন, তুমি ঠেকাতে পারো না? খালি খলিফা হয়েছ, ধমকটা দেখেন। খলিফা মামুন কেন্দ্রে উঠে বলছে, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে অহংকারী করনি, একটা সাধারণ কৃষক আমাকে ধমকাচ্ছে, আমি এর জন্য অত্যন্ত আনন্দিত, আল্লাহ তুমি আমাকে বিনয়ী হওয়ার তৌফিক দান করো। পারবেন? কোথাকার তন্ত্র মন্ত্র, গোষ্ঠী মানে গোতন্ত্র, এই সমস্ত তন্ত্রকে ঝাড়ি পার্কে দেওয়া দরকার। একটা সামান্য কথা একটা মেম্বার হয়ে তার অহংকারতা ধারে দেওয়া যায় না? আরে বাপরে বাপ, দুনিয়া বিজয়ী এই সমস্ত খলিফাদের জীবনী বললে তো বহু কিছুই বলা যায়, খোদা তো সব বলা যায় না, দু একটা ঘটনা খালি শুনে রেখে দেন কেমন লাগে তাদের জীবনটা। বিশ্ববিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সূরা মুতাফফিফিন পড়তেন, তখন আলা এজন্য উলায়েক আন্নহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের কেরাত বন্ধ হয়ে যেত, ভৌভৌকির কাঁদছেন, আল্লাহ কি অর্থ সেখানে? তার কি ধারণা করে না যে তারা একদিন পুনরুত্থিত হবে এবং তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে? মানুষকে এটা ভয় করে না? তাই তিনি বেরিয়ে যেতেন বাজারে, ইয়া ইয়া তুজ্জার আন্তুম ফুজ্জার ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যবসায়ীরা তোমরা দুনিয়াতে ধনী, আখেরাতে তোমরা হলো ফাজের ফাসেক হবে, তোমরা সাবধান হয়ে যাও, মানুষকে যেন ওজনে ঠকিও না, মানুষকে যেন ভেজাল দিও না, যেন কোনোদিন কোন খরিদ্দারকে প্রতারণা করো না। কারণ এই আল্লাহ কি বলছে শোনো, নিজে গিয়ে বাজারে যেয়ে ওয়াজ করতেন, আমরা তো খালি মসজিদে ওয়াজ করি, উনি বাজারে গিয়ে গিয়ে দোকানদারদের সামনে ওয়াজ করতেন। অথচ বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের তিনি জ্যেষ্ঠ পুত্র, সামান্যতম অহংকার হয়নি তার মধ্যে, আমার মতন মানুষ আজকে বাজারে যাচ্ছে ওয়াজ করতে, মানুষ আমার কাছে আসবে, আমি কেন যাব? জি না, কি মানুষ তারা ছিলেন, তারাই তো আমাদের মুক্তাদা, তারাই আমাদের আদর্শ উসওয়ে হাসানা। যখন আমরা বড় হয়ে যাই তাদের চরিত্র কেমন হয় আল্লাহ পাক চমৎকারকে বলে দিচ্ছেন, আয়াজা কীল লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিয়সা আল মিহাদ। আল্লাহ পাক তার রসুলকে শোনাচ্ছেন, এগুলো তুমি যখন এই কাফের নেতাদের কাছে গিয়ে আল্লাহর বাণী শুনাইবা, বলবা যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, সে তার পদমর্যাদার অহংকার স্ফীত হয়ে যাবে, ফাহাসবুহু জাহান্নাম, ওর জন্য জাহান্নামই যথেষ্ট। এটা একটা বড় বিষয়, অহংকারী মানুষের কাছে কোরআন হাদিস বললে সে আরো অহংকারী বেশি হয়ে যায়, স্ফীত হয়ে যায়, মনে করে আমি যা জানি তার চেয়ে আবার কে জানে, আমাকে বোঝে দিতে। এই যে মেজাজটা, এটা কিন্তু আল্লাহ পাক মোটি পছন্দ করেননি, সেজন্য সুরে বাকারা 209 আয়াত ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, চমৎকার করে বলে দিচ্ছে আমার সাবধান তোমরা এগুলো করো না। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعظمه ازاري فمن نازعني واحدا منها ادخلته النار رواه مسلم এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন অহংকার আমার চাদর, বড়ত্ব আমার পাজামা আমার পোশাক, যে ব্যক্তি এই দুটি বিষয় নিয়ে টানাটানি করবে আমি তাকে আদখাল তুহুন্নারা আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, রওয়াহু মুসলিম। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম আছে মুতাকাব্বির, আছে না মুতাকাব্বির মানে অহংকারী, তাহলে অহংকারী যদি খারাপ হয় তো আল্লাহ আপনার নিজে অহংকারী কেন বলবেন তো আপনারা, না যুক্তি তো মাথা মেলা আছে, এখানে বেরোলি পর যুক্তি দেবেন, আল্লাহ নিজেই অহংকারী তো আমরা অহংকারী আমরা কি করবো, আল্লাহর খালাস বান্দা হিসেবে আমাদের অহংকারী হওয়াটাই উচিত তাই না? না, এই অহংকারে স্রেফ আল্লাহর জন্যই মানায়, কারণ যত ক্ষমতা যত গুণ এবং শাস্তি দেওয়ার যোগ্যতা সব কিছুর আল্লাহর হাতেই আছে, বান্দার হাতে কিছুই নাই। আর এই জন্য তিনি নিজের নাম রাখছেন মুতাকাব্বির, হে বান্দা শুনে রাখো অহংকারী হওয়ার যথাযথ সত্তা কেবল আমি তোমরা নও, তোমরা তো কিছুই ছিলে না, মায়ের গর্বে সিলিপ করে একটা পানি বিন্দু হয়ে আমার আমি তোমাদের সব করে দিলাম, এখন তোমার অহংকার হলে মানায় না কি? অহংকার স্রেফ আমার জন্য মানায়, তোমাদের জন্য মানায় না। দুনিয়াতে মানুষ অহংকারী হয় যখন রাজনৈতিক ক্ষমতা পায় আর টাকা পয়সা বেশি হয়। আমি দুজন টাকাওয়ালা মানুষের কথা বলি এবং রাজনৈতিক নেতার কথা বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের নাম তো সবাই জানেন তাই না? নবীদের কাছ থেকে উপদেশ নেওয়া ভালো, অন্যদের গল্প না করে নবীদের কাহিনীটা পড়বেন বাড়ি গিয়ে ভালো করে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ভালো করে পড়বেন। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম জীবনটা অত্যন্ত চমকপ্রদ, ইউসুফ আলাইহিস সালাম এমন একটা মানুষ নবীর তিনি সন্তান হওয়া সত্ত্বেও নবীর বাকি 10 ছেলের কাছ থেকে তিনি যে চূড়ান্ত কষ্ট পেয়েছিলেন ইতিহাসে তার সত্যিই দুর্লভ। ভাইদের হিংসা তাকে যে কি কষ্ট দিয়েছে দুনিয়া যারা পড়াশোনা করেন তা সবাই জানেন। আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে আমি যাকে কুয়ায় ফেলেছি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমি তাকে বাঁচাতে সক্ষম, তোমরা সক্ষম নও। এবং সেখান থেকে বাঁচিয়ে এনে ভাইরা ভেবেছিল তো মরে গেছে অথবা বিক্রি হয়ে গেছে, কার বাড়িতে গিয়ে গোলামি করতেছে দাসত্ব করছে। সেই অহংকারী গর্বিত ভাইদেরকেই আল্লাহ পাক সেই নির্যাতিত বিচারিত ভাইয়ের সামনে হাজির করলেন কিভাবে, এই দীর্ঘ 40 বছরের ইতিহাস যিনি পড়বেন তার পুরা হৃদয় মন রোমাঞ্চিত হয়ে যাবে। কিভাবে তিনি গেলেন সেখানে মিশরে, সেখানে গিয়ে অবশেষে মিশরের সর্বোচ্চ পদে আসীন হলেন, আজিজে মিসির হলেন, কি যাতা ব্যাপার নাকি, একে মানে যে কোন নভেল নাটককে পর্যন্ত হারিয়ে দেবে কল্পনারও বাইরে একেবারে একেবারে, আপনাদের ভাষা বলতে আমার খুব খারাপ লাগে এগুলা, একেবারে কোথার থেকে কোথায় চলে গেল। এইবার যখন ইউসুফের কাছে ভাইরা যে সামনে হাজির হচ্ছে, ভাইরা কিন্তু ইউসুফকে চিনতে পারে নাই, ইউসুফ ঠিকই চিনেছেন, সেখানে ইউসুফ তো অহংকারী হওয়ার দরকার ছিল তাই না, আজকে শত্রু হাতে পেয়েছি চালাও সবগুলো ফাঁসি, এটি তো করা দরকার, তাছাড়া তাদের কি করবে, ফাঁসি তো দিতে হবে, যে ভাইরা আমাকে মারার চেষ্টা, অ্যাটেম্প ট টু ডেথ নাকি আপনার তাই বলেন, অ্যাটেম্প টু মার্ডার বলা ভুল হচ্ছে ইংরেজি, হ্যাঁ অ্যাটেম্প টু মার্ডারের মামলায় ফেলে দিয়ে ওকে দেনান দেওয়া দিতে হবে, একেবারে ফাঁসি খাটে ঝুলিয়ে ফাঁসি ঝুলবে কিনা এক দেনান দেওয়ার মাথা উড়িয়ে দেবে, এই তো নিয়ম হওয়া দরকার, কিন্তু তা কিন্তু করার নেই তিনি, তার ভাষাটা আল্লাহ পাক নিজে বলছেন قد آتيت ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين سورة يوسف এক আয়াত। হে আল্লাহ, ভাইরা কেন সামনে বসা, হে আল্লাহ তুমি আমাকে রাজত্ব দান করেছো এবং আমাকে স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা দান করেছো। তুমি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, তুমি আমার অভিভাবক দুনিয়াতে এবং আখেরাতে। অতএব তোমার কাছে আমার একটাই দাবি, তাওয়াফানি মুসলিমান, আমাকে তুমি মুসলিম হিসাবে মৃত্যু দান করো। ওয়ালহাকনি বিসালেহিন, কিয়ামতের দিন আমাকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। বলুন সুবহানাল্লাহ, এর চেয়ে আর কিছু বলা যায়? আমি যেন কেমন দিন সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হই, আল্লাহ তোমার কাছে খাবে একটাই চাওয়াবো আমরা, আর কিচ্ছু না। ভাইদের প্রতিশোধ নেব কেন? কি ক্ষমতা আছে? তুমি তো আমাকে মরতে মরতে বাঁচিয়ে দিয়েছো, ভাইরা তোমাকে বাঁচায়নি। যার হাতেই এত ক্ষমতা তার কাছেই তো আমি সারেন্ডার করছি। ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, তুমি সবই পারো। অতএব একটাই দাবি, তাওয়াফানি মুসলিমান, আমাকে আত্মসমর্পণকারী হিসাবে মৃত্যু দান করো, আমি যেন অবাধ্য অহংকারী না হই। ওয়ালহাকনি বিসালেহিন, এবং আমাকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আসুন আর একজন শ্রেষ্ঠ নরপতি, বাপ বেটা দুজনেই পৃথিবীর বাদশাহ ছিলেন এবং তাদের তুলনীয় বাদশাহ ইতিপূর্বে কখনো হয়নি, আজও তো হয়নি, কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দিবেন বলে বিশ্বাস করা যায় না। কোরআন হাদিসে বোঝা যায় দিবেন না তিনি। তিনি কে? সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। তিনি শুধু মানুষের রাজা ছিলেন না, তিনি জিনেরও রাজা ছিলেন। তার হুকুমে বাতাস তার অনুগত ছিল, পশু পাখি পর্যন্ত তার কথায় শুনত, এমনকি পিপীলিকা পর্যন্ত তাকে দেখে রাস্তা করে দিত। কোরআন সব গল্প করেছে, সবই আমরা দেখেছি বইয়ের মধ্যে। তিনি কি দোয়া করছেন? অহংকার তো তারই করা দরকার বেশি, তাই না? রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালাদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফী ইবাদিকাস সালিহীন। আহা, সূরা নামল 19 নম্বর আয়াত। রব্বে, হে আমার পালনকর্তা, আউজিআনি আন আশকুরা নিআমাতাকা, আমাকে ক্ষমতা দাও আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাতী আনআমতা আলাইয়া, যা তুমি আমার উপরে দান করেছো। ওয়া আলা ওয়ালাদাইয়া, এবং আমার পিতা মাতার উপরে যা তুমি দান করেছো। তারপর ওয়ান আমালা সালেহান, এবং আমি এমন আমল যেন করতে পারি নেক আমল, যাতে যা তোমাকে খুশি করবে। নেক আমল করলাম কিন্তু তোমাকে খুশি করতে পারলাম না, করে লাভটা কি হলো? আমাকে এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমল করলে আল্লাহ তোমাকে সে আমলটা খুশি করতে পারে, অর্থাৎ তোমার তরিকা অনুযায়ী, তোমার বিধান অনুযায়ী যেন আমি নেক আমল করতে পারি। আমার মন গড়া নেক আমল তো চলবে না, তাই না? আমরা তো মাশাআল্লাহ যারা ধর্মকর্ম করি, অসংখ্য নেক আমল বাংলাদেশে আছে যার সাথে কোরআন হাদিসের সম্পর্কই নাই, চলছে। হুজুরা বলেছিল নেক আমল করো, সমানে টাকা ব্যয় করো, লাখ লাখ টাকা চলছে, ব্যয় হয়েছে করতে ঠিক নাই। মানুষ একটা মরে যাচ্ছে, এটা ওষুধের অভাবে তাকে 10 টাকা দেওয়ার সুযোগ হয় না, মনটা যায় না। কিন্তু যদি বলা হয় জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী, উরে বাপরে বাপ, টাকা যে কত প্রকটে বের হবে হিসাব নাই। এবার বোধ হয় 38টা না 39টা ট্রাক গেল এখান থেকে, এক একটা ট্রাকের ভাড়া কত? আমি বাবা ওই ট্রাকগুলো আমার দিয়ে যা, আমার এখানে বহু রুগী আছে তাদের দিয়ে দেবো। আমি তার জীবনে দেবে, মরে গেলেও দিবে না। হ্যাঁ, কেমন হবে তাও ভালো, কিন্তু টাকা এখানে দিবে না, চলছে সবই মন গড়া। এই নেক আমলে আল্লাহ পাকে খুশি করা যাবে না। এই জন্য সুলাইমান আলাইহিসসালামের দোয়াটা মনে রাখবেন, এমন দোয়া, এমন আমল আমাকে করার তৌফিক তুমি দাও। অন আমলা সালেহান তর দাহ, যে নেক আমল তোমাকে খুশি করে। তারপর কি? ওয়া দাখিল, আস্তে কথা বলেন, অত চিৎকার দেন কেন? আস্তে কথা বলতে পারেন না? ওয়া দাখিলনি বিনিআমাতিকা ফি ইবাদিকা সালেহিন, এবং আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে প্রবেশ করা। দেখেন, ইউসুফ আলাইহিস কিন্তু আগের নবী, তার অনেক পরে সুলাইমান। ইউসুফের দোয়ার সঙ্গে সুলাইমানের দোয়ার সঙ্গে মিলে যাচ্ছে না? দুজন কিন্তু একসাথে বসে দোয়া করেনি। এটা যদি প্রমাণ হয়, যুগে যুগে সকল সৎকর্মশীল মানুষের প্রার্থনা আল্লাহর কাছে একই হবে, যুগে যুগে সকল নেককার মানুষের চরিত্র চলাবেলা একই হবে, সে যুগের নেককার মানুষের যে চরিত্র ছিল এ যুগে নেককা মানসিক সেই চরিত্রই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবার মধ্যে একটা সুন্দর রূহ দিয়ে দিয়েছেন, এজন্য হাদিসে বলা জুনুদু মুজান্নাদা, একই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত রূহগুলা, যখন সে একটা রুহের সঙ্গে একটা রুহ মিলে যায় এ তালাফা পরস্পর মহব্বত হয়ে যায়, আর যখন মিল হয় না তখন আনকারা মুখ ফিরিয়ে নেয়। দেখবেন দিনদার দুজন মানুষ এক জায়গায় হলে কে কোথায় বাড়ি খবর টবর নাই, একর বুকে বুক মিলিয়ে মহব্বতের সঙ্গে আপন করে নেয়, সঙ্গে সঙ্গে আপন হয়ে যায়। আর বেদিনের সঙ্গে বেদিনী মিল হয়, দিনদার মিল হয়, এটা দুনিয়াতে যেমন সত্য আখরাতেও ঠিক তেমনি সত্য। যখন আমরা কেয়ামত মাঠে উঠবো আমাদের রুহগুলো সবাই মুমিনদের সঙ্গে মিল হয়ে যাবে, অটোমেটিক মিল হয়ে যাবে, মুমিনে মুমিন মিল হবে, ফাঁসাকে ফাঁসাকে মিল হবে। তো দুনিয়া তো ঠিক ওই রকম। সে যুগে ইউসুফ আলাইহিসসালাম যে দোয়া করেছেন বহু পূর্বে কয়েক শতকের প্রায় হাজার বছর আগের খবর, আর তারপরে সে তারই সন্তান সুলাইমান আলাইহিস দোয়া করছেন একইভাবে, আল্লাহ তুমি আমাদেরকে তুমি আমাকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, তার মধ্যে প্রবেশ করাও। আমরা কি একই দোয়া করতে পারি না? বলুন সবাই, ওয়াদখিলনি বিনিআমাতিকা ফি ইবাদিকা সালেহিন, হে আল্লাহ তুমি আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে প্রবেশ করিয়ে নাও। আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু মুহলিকাত ওয়া সালাসু মুনজিয়াত, তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, তিনটি বস্তু মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেয়। ওয়াম্মাল মুনজিয়াত ফাতাকওয়াল লাহে ফিস সিররি ওয়াল আলানিয়া, জাহান্নাম থেকে নাজাত দেয় তিনটি বস্তু, তার এক নম্বর হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, ওয়াল কওলু বিল হাক্কি ফিল রিদা ওয়াস সাখাত, সন্তুষ্টির সময় অসন্তুষ্টির সময় সর্বদা সত্য কথা বলা, হক কথা বলা। তিন, ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর, অতি ধনী হওয়া এবং অতি দরিদ্র হওয়ার মধ্যবর্তী অবস্থানে বসবাস করা, অর্থাৎ মধ্যবিত্ত হওয়া। উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা কেউ করবেন না, উচ্চবিত্ত হলেই মানুষ তার সীমা হারিয়ে ফেলে দেয়, আর একবার নিম্নবিত্ত হলে কিছুই না থাকলে মানুষ কিন্তু কুফরিতে চলে যায়, কারণ সে পেটের জ্বালায়, পেটের কারণে অনেক সময় অত্যন্ত অন্যায় কাজ করে ফেলে দেয়। আল্লাহ রসুল মাঝখানে থাকতে বলেছেন, মধ্যবিত্ত হওয়ার চিন্তা করুন, একটা বাড়ি আছে বাবা ওইটাই থাক, দশটা বাড়ি কি দরকার তোমার? আমাদের নেতাদের সব তালিকা যখন বের হয় শুনলে চোখ চড়ক গাছ হয়ে যায়, বাপরে বাপ, জননেতার এত বাড়ি, জনগণের কিছুই নাই। এবারে ওয়াম্মাল মুহলিকাত, ধ্বংসকারী তিনটা বস্তু কি? এক, ফাহাওয়া মুত্তাবা, প্রবৃত্তির অনুসারে মন যা চায় তাই করব। দুই, সহমতা, লোভের দাস। তিন, ইজাবুল মারে বেনাফসিহি, আত্ম অহংকারী হওয়া। ওয়াইয়া আসাদ্দু হুন্না, এই শেষেরটাই হল সবচেয়ে কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা জিনিস হালাক করে, কি কি? প্রথমটা কি বললাম? প্রবৃত্তির অনুসারী হওয়া, মন যা চায় তাই করা, কোনো বাঁধন মানি না, কোনো নিয়ম শৃঙ্খলা মানি না, যা মনে চায় তাই করব। আর দুই নম্বর হচ্ছে লোভের দাস হওয়া, ডায়াবেটিস রোগী না হওয়া পর্যন্ত আপনার জিভ ঠান্ডা হবে না, দোয়া করবো না কি সব ডায়াবেটিস হোক, ডায়াবেটিস হলে ইচ্ছা থাকলেও গুড় খেতে পারেন না, মধু খেতে পারেন না, কারণ মিষ্টি খেলে তো ডায়াবেটিস বেড়ে যাবে। জেলখানায় আমার এক ডায়াবেটিস সাথী ছিল, এমপি বাহাদুর, তিন তিনবার এমপি, আমাকে বলছে ভাই ডায়াবেটিস হলে মানুষ এমনিতেই আল্লাহর অনুগত হয়ে যায়। কিরকম হলে? আমি যে এতই লোভী, ভালো খানা আসলে আমার চলতই না, এখন আমার সামনে ভালো খানা দেখলে ভয়ে আটকে উঠি। কেন? যদি ডায়াবেটিস বেড়ে যায় তো আপনি আল্লাহর ভয় করেন, ডায়াবেটিস ভয় করেন, ডায়াবেটিস শুদ্ধ জাহান্নামে চলে যাবেন। তো ভাই ভাই দোয়া করেন যেন আমি জাহান্নামে না যাই, তো আল্লাহর ভয় করেন, ছাড়েন, লোভ করা যাবে না, হাদিস শোনেন, লোভের দাস যারা তারা জাহান্নামে যাবে। অত লোভের দাস হওয়া যাবে না, লোভ তো থাকবেই, কন্ট্রোল করতে হবে। তিন নম্বর হচ্ছে এ জাউল মারে বিনাফসি, আত্মহংকারী হওয়া, একটুখানি কিছু হলো অহংকারী হয়ে গেলাম। না, মনে রাখতে হবে যোগ্যতা, মেধা, পদমর্যাদা, যা কিছু আমরা পেয়েছি সব কিছু আল্লাহর দান। আজকে আল্লাহ দিয়েছেন, কালকে আল্লাহ উঠিয়ে নেবেন, তাই না? বড় আলমকে আমরা দেখেছি, বড় বক্তা, আরে বাপরে বাপ, হঠাৎ আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে, বেঁচে আসি, কথা বলতে পারি না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। সব জানি, লিখতে পারি না। কার হুকুমে? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জন হপিং 1962 সাল থেকে পড়ে আছে, ডাক্তার কবিরাজের কোনো অভাব নেই তার, লন্ডনের সবচেয়ে আরামে তিনি আছেন, চারিপাশে 12টা ডাক্তার সবসময় থাকে তাকে, পড়ে আছে, দুনিয়ার ওষুধ খাইও তার প্যারালাইসিস সারতে পারল না, কিন্তু আল্লাহ পাক তার মাথাটা ঠিক করে রাখছে, মাথার মধ্যে যত শয়তানি সে ওই শুয়ে শুয়ে বলতেছে, পরকাল বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই। যদি জিজ্ঞেস করে, বেটা বধ, তুই 62 সাল থেকে পড়ে আসিস কেন, তুই সোজা হা, তা তো পারে না, বধ তারা বধ থাকবেই। এরপরেও বলছি সিরেফ আল্লাহর হুকুমে এগুলো হয়ে থাকে, অতএব অহংকারী হওয়ার কোন সুযোগ নাই। আসুন, ইবনুল কাইয়্যিম চমৎকার তিনটি কথা বলেছেন, উসুলুল মাআসি সালাসা, সকল পাপের উৎস হল তিনটা, আল কিবর, ওয়াল হারস, ওয়াল হাসাদ, অহংকার, লোভ এবং হিংসা। অহংকারটা কি? প্রথম অহংকার করেছিল আসমানে ইবলিস, একটু আগে দিয়ে বললাম, সেজন্য সে জাহান্নাম, এই জান্নাত থেকে বিতাড়িত হল। আর আসমানে প্রথম লোভ করেছিল কে? বাবাজি আদম। এটা কারো মনে থাকে না, তাই না? ইবলিস তাকে বলল, যদি গাছের ফল তুমি খাও, ওটা সাজারাতুল খুলদ, তুমি চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকতে পারবা, কখনোই তোমাকে বের করতে পারবে না। ইবলিসের লোভ হলো, এদের নাউজ বললো, আদম বাবাজির লোভ হলো, তাই তো, এটা খেলে যদি আমি চিরদিন থাকতে পারি, সেটা খেয়েই না দেখি, এই খেতে গেল, বাস গেল শেষ। আর তিন নম্বরটা কি বললাম? হিংসা। হিংসা কে করেছিল বলুন তো? আদমের দুই ছেলে, কে কে? হাবিল আর কাবিল। হিংসা কে করল? কাবিল বাবাজি। হাবিল ভালো ছেলে, ভালোর প্রতি হিংসা। আরে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলো, আমার কোরবানি কবুল করলো না, অত ভালোকে রাখাই হবে না, আমি সর্বেসর্ব হব, আমি সবচেয়ে বড় নেতা হয়ে যাব, বাস ওই হিংসা। ভালোর প্রতি মানুষ হিংসা বেশি করে। তিনটা জিনিস এখন আমাদের গোড়া থেকে চলে আসতেছে, দুটা জান্নাতে হিংসা হয়েছে, আর একটা দুনিয়াতে হিংসা হয়েছে। ওখানে অহংকারের কারণে ইবলিস শ্রেষ্ঠ আলেম হওয়া সত্ত্বেও ধ্বংস হয়ে গেল, ওখানে আদম আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও লোভ করে জান্নাত থেকে বিতাড়িত হল, দুনিয়াতে আসার পরে আদমের ছেলে কাবিল, ভাই হাবিলের পরে হিংসা করার কারণে সেও যুগ যুগ ধরে আল্লাহর অভিশপ্ত হয়ে গেল। বলা হচ্ছে হাদিসে, কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, প্রত্যেক খুনের একটা পাপের অংশ ওই কাবিলের আমলনামায় লেখা হবে। অর্থাৎ যিনি পাপ করবেন সাবধান, আপনার দেখা দেখি আরো বহু লোক পাপ করবে, পাপ খালি নিজে করলে তো হবে না, আপনার দেখি বহু লোক করবে। অতএব যারা নেতৃত্বে আমরা আছি, আমরা কোনো পাপ করলে কর্মীরাও কিন্তু পাপ করে, ঠিক না? অতএব সাবধান, অহংকার এত মারাত্মক জিনিস, যেজন্য যুগে যুগে প্রত্যেক নবী রসুল এই বিষয়টাকে সাবধান করে গেছেন। এবং অহংকারের কারণেই কিন্তু আমরা কুফরি করি, মোনাফিকি করি, ফাসিকি করি, মূলত ওই কারণটাই ওখানে। ইজাবুল মারে বে নাফসিহি, এই তিনটি ধ্বংসকারী বস্তু থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন।